بعد شہادت کی جلیل میں داخل ہوئے جو سمجھانے مجھے معذور ہونے کے بعد شہادت کی جلیل میں داخل ہوئے اتفاقان کے عالم کی مرضی سے درخت میں پہنچے وکال نہیں کرتے کرتے سال بعد مد سیاح کرتی شہر تھی میں داخل ہوئے اتفاقان گھٹنا کرم ایک عالم کی مرضی سے جوشی میں پہنچے پوجی صاحب کی صدارت میں منعقد کی جو مہار کے پوجی صاحب کی صدارت سبقت تھے پوجی صاحب کی صدارت میں منعقد کی اور جا کر لوگوں کے پیچھے اس طرح بڑھ گئے اور جا کر لوگوں کے پیچھے اس طرح بچ گئے کہ کسی کو خبر نہ ہوئی تمہارا لگتا سب ہمیں لکھائی جیسی تمہیں بھی کر کے ڈاکٹر کے آس لوگ کے بس لوگ سختی خبر رکھ دو دادر تاجر مجھے بول دو مدرس مدرسے مجھے جب سے جیتا سے مجھے شاید سدار کی کرتا سے ایک مجھے کاندھی بھائی جبھی پیچھے لیا گوشا پک اور جا کر لوگوں کے پیچھے اس طرح بچ گئے کہ کسی کو خبر نہ ہوئی آسنا ڈرگس میں آسنا بلا گرمیا آسنا ڈرگس میں مدرس نے ایک اعتراض کیا شروتا دل کے ایک پرشن کرو آسنا ڈرگس نے مدرس نے ایک اعتراض کیا یہ گمان تھا کہ حاضرین میں سے کوئی اس کا جواب نہ دے سکے گا مدرس دھرنا صرف যে যারা যারা উপস্থিত আছে এরা কেউ আমার এই প্রশ্নের জবাব দিতে পারবে না আসনায় দশ মে মোতাবেক এক এতরাজ কিয়া ইয়ে গুমান থা কে হার দে দিন মে সে কি উসকা জবাব না দে সকেগা মোতাবেক কা মোতালাবা ইয়ে থা মোতালাবা মানে প্রশ্ন مدرس کا مطالبہ یہ تھا کہ اعتراض کی تفصیل اور اس کا جواب دونوں نقل کیے جائے ہمیں جی پرشن کا کلام ادھر دیکھا تفصیل دیکھا آج یہ پرشن جواب دونوں کا تمہیں بولو مطالبہ یہ تھا کہ اعتراض کی تفصیل اور اس کا جواب دونوں نقل کیے جائے اور اگر دونوں چیزیں نہ ہو سکے تو کم از کم اعتراض کی تفصیل ہی کر دو اور اگر یہ بھی ممکن نہ ہو تو اعتراض کا اعادہ ہی کر دیا جائے ہمیں جی پرشن کرتی تار دیکھا دیکھے نہ کرتے پارو تاہلے ہمیں جی پرشن کرتی سوچے تمہیں دیجا دیتے بار بولے جاؤ اگر یہ بھی ممکن نہ ہو تو اعتراض کا یادہ ہی کر دیا جائے لیکن پوری مجلس خاموش رہی ایمن بجا فصل دور একজন তোমাদের মতো নেই কোন প্রশ্ন করলে সব চেষ্টা বসে থাকো। ওই মজলিশ তো এইরকমই ছিল, লেকিন পুরী মজলিশ খামুশ রাজি, খামুশ মানে তু ভাই যাবি সাহেব যে পিছাইসা বসে গেছিল, বাইরে সাহেব নিয়ে মান্দার দেখ জবাব দেওয়া শুরু কর দিয়া। কেন প্রশ্ন তো আম করা হচ্ছে, যে কেউ জবাব দিতে পারে, ভাই যাবে সে মজলিশে আছে, কিন্তু শুরু থেকে যারা আছে যারা সব সময় আছে তারা তো ঠিকঠাক কাজে ভাই যাবি নিয়ে গিয়ে মান্দার, মান্দার মানে দৃশ্য, গিয়ে মান্দার দেখ কর জবাব দেওয়া শুরু কর দিয়া। মগর মোটার বরহাম হুয়া, বরহাম মানে গোসা রাগান্বিত, কারণ সে দেখাতে চাইছিল বুঝি যে আমি এমন প্রশ্ন করতে পারি যার জবাব কেউ দিতে পারে না। এখন ভাই যদি যাওয়া শুরু করছে এখন তার মুখ সূত্র পুরো হলো না, এই জন্য রাগ হয়ে গেছে। মগর মোটার বরহাম হুয়া আউর উসনে কাহা কে তুমারে জবাব ওক্ত নেই শুন সকা হ্যাঁ কাহা কি তুমারে জবাব ওক্ত নেই শুন সকা হ্যাঁ জব তক এতরাজ কাজা না কর দো। আর এই আগনার প্রশ্নটা উত্থাপন করলাম, তারপর না জবাব দিলাম, তুমি প্রশ্ন উত্থাপন না করি জবাব দেওয়া শুরু করছ, আগে প্রশ্নটা উত্থাপন করো তারপরে জবাব দাও। যব তক এতরাজ কাজা না করো উত্ত তক নিহে শুন সকা হ্যাঁ মকুত নকল করো, কাজি সাহেব নে ফরমায়া কি বি লব্জিহি উসকা ইয়াদা করো ইয়া উসকা মকুত নকল করো। এবার কাজে বলতেছে যে আপনি যে শব্দগুলি বলছেন ওই শব্দেই আমি কি প্রশ্নটা উত্থাপন করব, না তার বিষয়বস্তুকে সামনে রেখা নিজের ভাষায় প্রশ্নটা উত্থাপন করব। মোদারেসনে কাহা কে বি লব্জি বি, এটা তো কঠিন, সে যে যে লব্জে এতরাজ করছে সেই সেই লব্জের দ্বারা উত্থাপন করতে বলতেছে, না তোমার মকুমকে সামনে রেখা তোমার আলফাজের দ্বারা। মোদারেস নে কাহা কে বি লব্জি বি, এটা কঠিন। তব কাজী সাহেব নে বি লব্জি বি এতরাজ কা ইয়াদা কিয়া, একজন দেখিন কাজী ভাই যাবি যে তার শব্দগুলি তার মনে আছে। তব কাজী সাহেব নে বি লব্জি বি এতরাজ কা ইয়াদা কিয়া, ফল বি কর দিয়া, তারপরে প্রশ্নের তাফসিল করল, উসকা ফল বি কর দিয়া আর সাথ সাথ জবাব বি দিয়া, আর সাথ সাথ জবাব বি দিয়া, আর ইয়ে বি বতলায়া কে, আর ইয়ে বি বতলায়া কে আপকে এতরাজ কি তকতিব মে ইয়ে হরল হায়, আর ইয়ে ভি বতলায়া কি আপকে এতরাজ কি তকতিব মে ইয়ে হরল হায়, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের তকতিবের মধ্যে এই ত্রুটি আছে, এই প্রশ্নটা এইভাবে না হলে এই ব্যবহার হওয়া দরকার ছিল। ফের আপনি তরফ সে মুদারেস পর এক এতরাজ পর জবাব কা মুতালাবা কিয়া, ফের আপনি তরফ সে মুদারেস পর এক এতরাজ পর জবাব কা মুতালাবা কিয়া, ঠিক আছে হুজুর, আপনি একটা প্রশ্ন জবাব দিয়ে দিলাম, এখন আমি একটা প্রশ্ন করতে হচ্ছে আপনি এটা জবাব দেন। লেকিন মোদাগ্রেস তো উসকা জবাব দেনা দুশোয়ার হো গিয়া, লেকিন মোদাগ্রেস কো উসকা জবাব দেনা দুশোয়ার হো গিয়া। উজির সাহেব বহুত হি হায়রত কি নজর সে ইস মঞ্জর কো দেখ রহে থে। উজির সাহেব বহুত হি হায়রত আশ্চর্যান্বিত হইয়া এই দৃশ্য দেখতে লাগলো, হায়রত কি নজর সে ইস মঞ্জর কো দেখ রহে থে। তিনি তো সদর সভাপতি, কিসে কি হয়ে যেতেছে, মোদারেস মনে করলো কেউ জবাব দিতে পারবো না, এখন নিজেই জবাব দিতে পারে না, বড় যদি হতে চাও ছোট হও, তবে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে তারে বড় বলে বড় সেই হয়, নিজে নিজে নিজকে বড় মনে করলে বড় হওয়া যায় না, বরং অপমানিত অবস্থ হইতে হয়, বরং নিজকে সবসময় ছোট মনে করতে হয়। মোদারেস নিজকে বহুত বড় মনে করতেছিল, এই জন্য আল্লাহ পাক তাকে জলিল ও খার করে দিলেন। জবাব দেনা দোষার হয়ে গিয়া, পুলিশ সাহেব বহুত হি হায়রত কি নজর সে ইস মঞ্জর কো দেখ রহে থে। যদি কই ইয়ে ইয়কিন হো গিয়া কে মোদারেস সাহেব ইস এতরাজ কা জবাব না দে সকেঙ্গে, বুজির কো ইয়ে ইয়কিন হো গিয়া কে মোদারেস সাহেব ইস এতরাজ কা জবাব না দে সকেঙ্গে, শুধু ঘটনাই না তার থেকে নসিহত অর্জন করতে হবে, যেগুলি আমি বাংলাতে বলে দিলাম, নিশ্চয় কখনো বড় মনে করবে না। তো কাজী সাহেবকে কামাল কা মোতারে হোগায়ে, উনি সব দেখলেন যে এই লোকটা তো বহুত বা কামাল ব্যক্তি, আমাদের মোতারেসের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিল, প্রশ্নের মধ্যে যে ত্রুটি ছিল সেটাও ধরাই দিল, তারপরে এমন প্রশ্ন করলো যে মোতারেসের জবাব দিতে পারে না, এই লোকটা তো বহুত বা কামাল ব্যক্তি। তো কাজী সাহেবকে কামাল কা মোতারে হোগায়ে, চুনানচে আপনি যাকে সে উঠা কাজী সাহেব নিজের মাস্টারে থাকা বলতো, চুনানচে আপনি যাকে সে উঠা আর কাজী সাহেব কো আপনি যাকে সে উঠা কর আপনি করিব লে করিব কর লিয়া, আর কাজী সাহেব কো আপনি যাকে সে উঠা কর আপনি করিব কর লিয়া। কাজী সাহেব নিজের স্থানে থেকে উঠা, আরে রাজুজির সাহেব নিজের জায়গা থেকে উঠা কাজী সাহেবের কাছে যাইয়া বলল, আপনি এত পিছিয়ে পিছিয়ে নিতেন, আসেন আসেন আসেন, তার নিকট আনিয়া বসাইল। আউর পুছা আউর পুছা কে মানন্তা অমিন আইন মানন্তা আপনি কে অমিন আইনা আইন এবং কোথেকে আসছেন। কাজী সাহেব নে ফরমায়া কে মাই কাজী হো বাইজা কা, মাই কাজী হো বাইজা কা রাহনে ওয়ালা হো। কাজী সাহেব নে ফরমায়া মাই কাজী হো বাইজা কা রাহনে ওয়ালা হো, লেকিন ওহদায় কাজা সে মুজকো মাজুর কর দিয়া গিয়া হায়, লেকিন ওহদায় কাজা সে মুজকো মাজুর কর দিয়া গিয়া হায়, মাই ইয়ে চাহতা হো কে সে মুঝে মেরে ওহদে পর ফায়েজ কর দিয়া যায়, আমি চাই আমাকে পুনরায় আমার পোস্টের মধ্যে প্রতিষ্ঠিত করা হোক, মাই চাহতা হোক کھیل مجھے میرے عہدہ عہدہ مانی فوج پر فائز کر دیا جائے وہ دیکھی تو پڑا ہو گرجی نے فوراً ان کو عہدہ تازہ دے دیا گرجی نے فوراً پتھنک ان کو عہدہ تازہ دے دیا اور خلاف سے شاہی پہنا پر شاہی لباس کے خلاف بلا رہے بادشاہی پوشاک پڑھایا اور خلاف شاہی پہنا کر اپاس کر دیا ڈن اپنے گیا اپنا پوچھتے کاس کریں بعض لوگوں نے اس واقعہ میں تھوڑی سی تقسیم یوں کی ہے کہ قاضی صاحب اس پوجیگی کا ملازم رہ گئے اور پوجی دلی گنہ قاضی لے گئے قاضی صاحب اس پوجیگی کا ملازم رہ گئے اور زیادہ زمانہ دراز تک رہے اور زیادہ زمانہ زمانہ دراز تک رہے انہیں کی پوچھتے سگنیجی ملازم چلے مگر دلی تمنا یہ تھی کہ قاضی خدا بنو من مجھے کہ ملازم ہے کی ہوگا ہمیں تو ہمار آگے پوچھتے دیتے تھے مگر دینی تمنا یہ تھی کہ قاضی خدا بنو چنانچہ موقع پا کر شروع بجا ایک بزرگ سے بزرگ نام کی شاید محمد ابن محمد چنانچہ موقع پا کر ایک بزرگ شاید محمد ابن محمد تتخ تانی چھوٹا کا تا ہا تاریخ نونیا تتخ تانی سے بیعت کر لی چنانچہ موقع پا کر ایک بزرگ شاید محمد ابن محمد تتخ تانی سے بیعت کر لی شاید کے وقت بیضاوی کے استاد بھی تھے شاید کے وقت بیضاوی کے استاد بھی تھے اس لیے بیضاوی نے عہدہ تازہ کی واپسی کے لیے سفارش کی درخواست کی جگہ ہمارے خوب بھالو جانے ہمارے کاج اسے کا معذور کر دیچے ان جگہ کچھ اپنی ایک درخواست کر دیں ہمارا ہاتھ دوٹا پیش کر دیں آبار جانا ہمارے کاج دیا دیں اس لیے بھائی جانی نے عہدہ تازہ کی اون پیشی پنرودھار آپیسی کے لیے سفارش کی درخواست کی تو چونکہ شاید محمد ابن محمد تتحدانی اپنے وقت کے معروف و مشہور شائخ کامل اور مقبول بزرگ تھے صرف سفارش کے ارادے سے وزیر کے پاس گائے تو نہیں ادھر کر دنیا یہ دنیا بزرگ جگہ سے معافی پاکار بڑا بولنا انہیں ہلین কত বড় মারুফ এবং মশহুর শাইখে কামের মকবুল ব্যক্তি, এ সমস্ত বুঝির আর বাদশাদেরকে তারা কি কোনো পাত্তা দেয়নি? আর এই মামুলি জিনিসের জন্য তাও নিজের না তার এক মুদির ছাত্রের জন্য সুপারিশ করতে উদিরের কাছে যাইব, এটা তিনি ঘৃণা করে আর ত্যাগ করলেন, গেলেন না। এটার জন্য তার সুদাম কেন? এটা একটা মামুলি জিনিস। আরো দুনিয়া এই কথাটা বলতেছে, আপনি ওয়াক্তে মারুফ মশহুর সাহিত্যে কামের ওর মকবুল বিরোধী দেশে সুপারিশ কে এরা দেশে বুজির কে পাস গায়ে তো নেই, লেকিন কুছ দিনু মে লেকিন কুছ দিনু মে এত্তেফাকিয়া মুলাকাত পর আপনে স্বাগত কি দিয়ে বাঙি আলফা সুপারিশি কালেমাত ফরমায়ে। কিছুদিন পরে হঠাৎ করে একদিন বুজুরের সাথে এই বুজুর্গের সাক্ষাৎ হয়ে গেছে। মোস্তাকেলভাবে এই ব্যাপারে তিনি তার কাছে জানবেন। ঘটনাস্থলে দেখা হয়ে যাওয়ার পরে নিম্নলিখিত শব্দের মাধ্যমে বাইজাবের জন্য সুপারিশ করতে আছেন, আপনার স্বাগত কি দিয়ে বাঙি আলফাজ সুপারিশি কালিমাত ফরমায়ে। কে কী কী কালিমাতগুলি ছিল, কী কী শব্দগুলি ছিল? কে বাইজাবি আলেম ফাজল আজমি হে, বাইজাবি আলেম ফাজল আজমি হে, উমারা কে সাথ শরীকে জাহান্নাম গুনা চাহতে হে, উমারা কে সাথ শরীকে জাহান্নাম গুনা চাহতে হে, ইয়ানি উহদায় কাজা কা খাহা হায়, ইয়ানি উহদায় কাজা কা খাহা হায়। বিচারক হওয়া এটা তো সরকারি পোস্ট, আর সরকারি আদমিকে তো উমারা বলা হয়, আর আকসার ওরা উমারা জাহান্নামে যাবে, যেহেতু তারা পাবলিকের হক ঠিক মতন আদায় করতে পারে না। বিচারকরা অনেক সময় বিচারের মধ্যে হক ইনসাফ করতে পারে না, কাজেই দেশের রাজা বাদশাহ এবং তার অধীনস্থ মোলাজমিনরা জনগণের হক নষ্ট করার কারণে যেরকম জাহান্নামে যাবে, তারই বাইজাবিও তাদের সাথে শরীক হতে চান, অর্থাৎ উহদায় কাজ আর খাহা চাহানেওয়ালা। ইন আলফাজ মে যাহা কাজি বাইজাবি কি সুপারিশ কি, ইন আলফাজ মে যাহা কাজি বাইজাবি কি সুপারিশ কি, ওহি এক লতিফ তাম্বি ভী থি, উহার এক লতিফ সূক্ষ্ম সতর্কবাণীও ছিল, এক লতিফ তাম্বি ভী থি, ইয়ে শুন কর কাজি বাইজাবি বহুত মুতাসসির হুয়ে, সর্বনাশ কাজি দিদি কাজি দিদি চিফ হওয়ার, মন্ত্রী মিনিস্টার হওয়ার, এমপি কমিশনার হওয়ার হায়ার দিলেন যে আছে, কিন্তু আল্লাহওয়ালারা তো অন্যভাবে দেখেন, কিন্তু শরীরকে জাহান্নাম হওয়ার রাস্তা না আমি সরব করতেছি, কানে গর্ব যার জীবনে কোনোদিন কাজী হওয়ার, মন্ত্রী মিনিস্টার এমপি হওয়ার খায়েস করব না। ইয়ে শুনকর কাজি বাইজাবি বহুত মুতাসের হুয়ে, আর উহদায় কাজা কা খেয়াল ফরক করকে, আর উহদায় কাজা কা খেয়াল ফরক করকে, তা তো মে হায়া শাহ কি খেদমত মে মাসরুফ রাহে, উহদায় কাজা কা খেয়াল ফরক করকে, তা তো মে হায়া اسلام کی خدمت میں مخصوص رہے وہ ذاتی سو دنیا کھائے تھے تو بکرے ناچ مجھے نشا لیں گی کمشنر بال خیال دنوں تو بنتے ناچ خیال کرو کر کے تعدوں میں حیات شاہ کی خدمت میں مخصوص رہے اور انہیں کی اشارے سے یہ تفسیر لکھی وہ شاہی کے اشارہ اور انہیں کی اشارہ سے یہ تفسیر لکھی اور جب اوقات ہوئی تو شائقی کے پاس مقبول ہوئے اور جب اوقات ہوئی تو شائقی کے پاس مقبول ہوئے ان کے سند اوقات میں دو قول ہیں ان کی سند اوقات میں دو قول ہیں ایک سن 641 ہجری ایک سن 641 ہجری دوم سن 685 ہجری تاریخ ولادت میں کوئی تحقیق نہیں تاریخ ولادت میں کوئی تحقیق نہیں ٹھیکی آسے کت غریب گھر کت جہین گرنی سنتان پیدا ہے پڑے جائے سے معروف اور مشہور ہے گرامیں نجیت کو چھوٹا پریوار کی پیدا ہوتا سے کی دنیا تے آستے سے کی خبر رکھے ابھی تار جنم تاریخ کی سمرن رکھے پڑے جائے جتن سے اللہ والا ہوئی سے بڑا ماہر محدث مفسر ہوئی سے তারপরে মারা গেছে এখন লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে হাজার হাজার মুরিদান হাজার হাজার ছাত্র সকলে তার মৃত্যু তারিখটা এখানে ভাবে লিখে রাখতে পারে কিন্তু বেলাগতের তারিখ অনেকেরই তাহিক নেই বাপ মূর্খ সন্তানের জন্ম তারিখ লিখে রাখে নাই কিন্তু পরে এই ছেলেটাই বিরাট কিছু হয়েছে তার মৃত্যুর পরে তার মৃত্যু তারিখ নিয়ে সকলেই গবেষণা করে শেয়ার আসার লেখে আবজাদ হওয়ার হিসাবে নেকালি বাহির করে জন্ম তারিখ মোটাইয়েন না থাকাটাই স্বাভাবিক আর কোনো সম্ভ্রান্ত পরিবারে আলেম পরিবারে শিক্ষিত পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে আর যদি বড় হয় তখন তার জন্ম তারিখও পাওয়া যায় মৃত্যু তারিখও পাওয়া যায় তাসানি অনুমান তাসানি তাসনিকের বহুবচন তাসানি এলনি কামালাত মাকুলাত ও মানকুলাত মানকুলাত কোরআন হাদিস তফসির মাকুলাক নাহু সরব মানতেক বলাগাক এলমে হেকমত এগুলোকে মাকুলাক বলা হয় মানকুলাক কোরআন হাদিস মানকুলাক ও মাকুলাক হার এলেন মে আপকো দর্দ কে কামেল থা পরিপূর্ণ যোগ্যতা ছিল آپ کو در کے کامل تھا جس پر آپ کی تصانیف شاہد ہیں جس پر آپ کی تصانیف شاہد ہیں چنانچہ حدیث میں شرح مصابیح چنانچہ حدیث میں شرح مصابیح تفسیر میں بائجبی شریف حکام مختصر الوسیع واو سین یا تو حکام مختصر الوسیع یا فقہ کتاب ہمارے زمانے سے آتے اصول فقہ میں المنہاج علم کلام میں طوالے علم کلام میں طوالے الانوار نحو میں شرح کافیہ نحو میں شرح کافیہ منطق میں شرح مطالعہ بائجبی شریفر خوبی مزایا میم زا الف یا الف مزایا تفسیر یعنی تفسیر بائجبی سوندرجتا خوبی شبدا تمہارے کچھ نتن کنتو پریکھار کون سوال مدد آستے پارے مزایا بائجبی شریف لکھ مزایا بخاری مزایا ترمذی অপরিচিত না হওয়া উচিত মাজায়া তাফসীর বাইনা সতরে লেখা রাখো মাজায়া মানে খুবই খুবই মানে সৌন্দর্যতা ইস তাফসীর কা আসল নাম انوار التنزیل و اسرار التعبیر ہے اس تفسیر کا اصل نام انوار التنزیل و اسرار التعبیر کتاب شروطی نام کا کنتو بائجبی شروطی کوئی مشہور جدی لیکن بائجبی شروطی نام لکھو تمام تو شروع خوٹی سب کچھ دیکھتے ہیں لکھا لکھا انوار تنزیل و اسرار التعبیر سب دارا جائے پریکھا تو ہم تو بائجبی شریفر پریکھا دیں অনেক জিনিস আছে যেগুলো হ্যাকমতের মাধ্যমে বুঝতে হয় আনোয়ারুত তানজিল ওয়াসল তাবি। আবার কোন কোন সময় মুস্তাকিল সূরাও আছে। বাইজাবি শরীফের নাম লেখো। বাইজাবি শরীফের নাম আবার কি লেখো? কেনে বাইজাবি শরীফ نام سے مشہور و مقبول ہے۔ مشہور و مقبول ہے۔ حاجی بیضاوی صاحب نے اس تفسیر کو تین تفسیر سے اقتباس کیا۔ حاجی بیضاوی نے اس تفسیر کو تین تفسیر سے اقتباس کیا۔ خوب لیا ارقم ہے کون کتاب لکھا جس سمجھ کوئی ہنر اور ہونے کتاب کا سامنے رکھا ہے۔ کاجی بھائی جب کتاب کتاب بھائی جب لکھا خود کو تو صرف کتاب دائیں بائیں سامنے رکھا ہے۔ تین کتاب لکھو اس کو